بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন আলিফ লাম রা এগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কুরআনের ربما يود الذين كفروا لو كانوا مسلمين কখনো কখনো কাফির আকাঙ্ক্ষা করিবে যে তারা যদি মুসলিম হইত ذرهم ياكلوا ويتمتعوا ويلههم الامل فسوف يعلمون ওদেরকে ছাড়ো ওরা খাইতে থাকুক ভোগ করিতে থাকুক এবং আশা ওদেরকে মহচ্ছন্দ রাখুক অচিরেই ওরা জানিতে পারিবে وما اهلكنا من قريه الا ولها كتاب معلوم আমি যে কোন জনপদকে ধ্বংস করিয়েছি তার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল ما تسبق من امه اجلها وما يستاخرون কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিত করিতে পারে না وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون ওরা বলে ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মাদ لو ما تاتينا بالملائكه ان كنت من الصادقين তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন মা নুনাজ্জিলুল মালাঈকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত ফেরেশতাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমিই উহার সংরক্ষক وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠাইয়াছিলাম وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাহাকে তারা ঠাট্টা বিদ্রূপ করিত না كَذَلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি لا يؤمنون به وقد خلت سنة الأولين يرى القرآن প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিয়া থাকে لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ তবু উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে না বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায় وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি إلا من استرق السمع فأتبعه شهاب مبين কিন্তু কেউ চুরি করিয়া সংবাদ শুনিতে চাইলে উহার পশ্চাদাপন করে প্রদীপ্ত শিখা والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا أنبتنا فيها من كل شيء موزون আর পৃথিবী উহাকে আমি বিস্তৃত করিয়াছি উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিত ভাবে وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাহাদের জীবিকা দাতা নও তাহাদের জন্য وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم আমার নিকট আছে প্রত্যেক বস্তুর ভান্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি অতঃপর আকাশ হইতে বারি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নও وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদেরকে জানি এবং পরে যাহারা আসিবে তাহাদেরকেও জানি وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ তোমার প্রতিপালকই উহাদেরকে সমবেত করিবেন তিনি তো প্রজ্ঞাময় সর্বজ্ঞ وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ এবং ইহার পূর্বে সৃষ্টি করেছে জিন ও তুষ্ণ অগ্নি হইতে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বলিলেন আমি গন্ধযুক্ত কর্দমের শুকনো ঠনঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রূহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ তখন ফেরেশতাগণ সকলেই একত্রে সিজদা করিল إلا إبليس أبى أن يكون مع الساجدين إبليس بتيتو شيشيز دكاري در انتربوكتو هيتو أشيكار كوريلو قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين الله بولولين هي إبليس তোমার কি হইল যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না قال لم اكن لاسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে বলিল আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সিজদা করিবার নহি قال فاخرج منها فإنك رجيم তিনি বলিলেন তবে তুমি এখান হইতে বাহির হইয়া যাও কারণ তুমি তো অভিশপ্ত وإن عليك اللعنة إلى يوم الدين এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লানত। قال ربي فانظرني الى يوم يبعثون। সে বলিল, হে আমার প্রতিপালক, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। قال فانك من المنظرين। তিনি বলিলেন, যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে। الى يوم الوقت المعلوم। অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। قال ربي بما اغويتني لازينن لهم في الارض ولاغوينهم اجمعين। সে বলিল, হে আমার প্রতিপালক, আপনি যে আমাকে বিপদগামী করিলেন তার জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপদগামী করিব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ বলিলেন, ইয়াই আমার নিকট পৌঁছিবার সরল পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওিন। বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকিবে না। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান। লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। উহার সাতটি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে। ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিরা থাকিবে জান্নাতে ও প্রস্রবণ সমূহের মধ্যে। উদখুলুহা বিসালামিন আমিনিন। তাহাদেরকে বলা হইবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ করো। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমি তাহাদের অন্তরে বিদ্বেষ দূর করিব, তাহারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে। লা ইয়ামাসসুহুম ফিহা নসবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সে স্থান হইতে বহিষ্কৃত হইবে না। নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম। আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তুদ শাস্তি। ওয়া নাব্বিহুম আন দাইফি ইব্রাহিম। আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা। ইজ দখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন। যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম, তখন সে বলিয়াছিল আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم। উহারা বলিল ভয় করিও না, আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি। قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون। সে বলিল তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও, তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছ? قالوا بشرناك بالحق فلا تكن من القانطين। উহারা বলিল আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি, সুতরাং তুমি হতাশ হইও না। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون সে বলিল, যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয়। قال فما خطبكم أيها المرسلون সে বলিল, হে ফেরেশতাগণ, তোমাদের আর বিশেষ কি কাজ আছে? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين উহারা বলিল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে। إلا آل لوط إنا لمنجوهم أجمعين তবে লুতের পরিবার বর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব। ইল্লা ইমরাআতাহু কদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন কিন্তু তাহার স্ত্রীকে নয়, আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ফালাম্মা জাআ আলা লুতিনিল মুরসালুন ফেরেশতাগণ যখন লূত পরিবারের নিকট আসিল, ক্বালা ইন্নাকুম কওমুম মুনকারুন তখন লূত বলিল, তোমরা তো অপরিচিত লোক। ক্বালু বাল জিনাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন তাহারা বলিল, না, উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি। واتيناك بالحق واننا لصادقون আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী। فاسر باهلك بقطع من الليل واتبع ادبارهم ولا يلتفت منكم احد وامضوا حيث تؤمرون সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবার বর্গ সহ বাহির হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাৎ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায়। তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও। আমি তাহাকে এ বিষয়ে ফয়সালা জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে। নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল। قال إن هؤلاء ضيفي فلا تفضحون সে বলিল, উহারা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করিও না। واتقوا الله ولا تخزون তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেয় করিও না। قالوا أولم ننهك عن العالمين ওরা বলিল, আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই? قال هؤلاء بناتي إن كنتم فاعلين লূত বলিল, একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগণ রহিয়াছে। তোমার জীবনের শপথ, উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে। অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল। فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিষ্করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম। ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন। অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম, উহাতো লোক চলাচলের পথিপার্শ্বে এখনো বিদ্যমান। ইন্ন ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। وَإِن كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ, আর আয়াকা বাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী। فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ, সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়েছি, অবশ্য উভয়টি প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত। وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ, হিজর বাসীগণ রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল। وَآتَيْنَاهُمْ آيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ, আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল। وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ, উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য। فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ, অতঃপর প্রভাতকালে মহানাদ উহাদেরকে আঘাত করিল। فَمَا أَغْنَى عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ, সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোনো কাজে আসে নাই। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ, আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী, সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা করো। إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ, নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা মহাজ্ঞানী। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ, আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত হয় এবং দিয়েছি মহান কুরআন। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের জন্য উপকরণ দিয়াছি, তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করিও না, তাহাদের জন্য তুমি দুঃখ করিও না, তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো। ওয়াকুল ইন্নী আনান্নাযীরুল মুবীন, এবং বলো আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী। কামা আনজালনা আলাল মুকতাসিমিন, যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর। আল্লাযীনা জাআলুল কুরআনা উযীন, যারা কুরআনকে বিভিন্ন ভাবে বিভক্ত করিয়াছে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন, সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই। আম্মা কানু ইয়ামালুন, সেই বিষয়ে যাহা উহারা করে। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদেরকে উপেক্ষা করো। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون যারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে ولقد نعلم انك يضيق صدرك بما يقولون আমি তো জানি উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয় فسبح بحمد ربك وكن من الساجدين সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও واعبد ربك حتى ياتيك اليقين তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো।